بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু اقترب للناس حسابهم وهم في غفلة معرضون মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে তারা তা খেলার ছলে শ্রবণ করে لاهية قلوبهم وأسر النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون তাদের অন্তর থাকে খেলায় মত্ত জালিমরা গোপনে পরামর্শ করে সে তো তোমাদেরই মতো একজন মানুষ এমত অবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড়ো قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم পয়গম্বর বললেন নভোমণ্ডল ও ভূমণ্ডলের সব কথাই আমার পালনকর্তা জানেন তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون إجهارا ترى آرو بولي أوليك شاپنو ناشي ميتھا উদ্ভাবন করেছে না সে একজন কবি অতএব সে আমাদের কাছে কোন নিদর্শন আনয়ন করুক যেমন নিদর্শন সহ আগমন করেছিলেন পূর্ববর্তীগণ তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি যাদের কাছে আমি ওহী পাঠাতাম অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য ভক্ষণ করত না এবং তারা চিরস্থায়ী ছিল না ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين অতঃপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়ে দিলাম এবং ধ্বংস করে দিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি বোঝো না আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপী এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি অতঃপর যখন তারা আমার আজাবের কথা টের পেল তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগল لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون পলায়ন করো না এবং ফিরে এসো যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে ও তোমাদের আবাস গৃহে সম্ভবত কেউ তোমাদেরকে জিজ্ঞেস করবে قالوا يا ويلنا إنا كنا ظالمين তারা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা অবশ্যই পাপী ছিলাম তাদের এই আর্তনাদ সবসময় ছিল শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি ওয়া মা খালাকনা আস-সামা

তবে কি আমি ব্যতীত তাদের এমন দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে? তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষম নয় এবং তারা আমার মোকাবেলায় সাহায্যকারীও পাবে না। বরং আমি তাদেরকে ও তাদের বাপ দাদাকে ভোগ সম্ভার দিয়েছিলাম, এমনকি তাদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছিল। তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে হ্রাস করে আনছি? এর পরও কি তারা বিজয়ী হবে? বলুন, আমি তো কেবল ওহির মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু বধিরদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সেই সতর্কবাণী শোনে না। আপনার পালনকর্তার আজাবের কিছু মাত্রেও তাদেরকে স্পর্শ করলে তারা বলতে থাকবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা অবশ্যই পাপী ছিলাম। আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম হবে না। যদি কোনো কর্ম তিলে দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। আমি মূসা ও হারুনকে দান করেছিলাম মীমাংসাকারী গ্রন্থ, আলো ও উপদেশ আল্লাহ ভীরুদের জন্য, যারা না দেখেই তাদের পালনকর্তাকে ভয় করে এবং কিয়ামতের ভয়ে শঙ্কিত। এবং এটা একটা বরকতময় উপদেশ যা আমি নাজিল করেছি, অতএব তোমরা কি একে অস্বীকার করো? আমি ইতিপূর্বে ইব্রাহিমকে তার সৎপন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত আছি। যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন, এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারি হয়ে আছো? তারা বলল, আমরা আমাদের বাপ দাদাকে এদের পূজা করতে দেখেছি। তিনি বললেন, তোমরা প্রকাশ্য গোমরাহিতে আছো এবং তোমাদের বাপ দাদারাও। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য সহ আগমন করছো না তুমি কৌতুক করছো? তিনি বললেন, না, তিনি তোমাদের পালন কর্তা, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালন কর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা। আল্লাহর কসম, যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করব। ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতপর তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন তাদের প্রধানটি ব্যতীত, যাতে তারা তার কাছে প্রত্যাবর্তন করে। তারা বলল, আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার কে করল, সে তো নিশ্চয়ই কোন জালিম। কতক লোকে বলল, আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ সমালোচনা করতে শুনেছি, তাকে ইব্রাহিম বলা হয়। তারা বলল, তাকে জনসমক্ষে উপস্থিত করো যাতে তারা দেখে। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ ব্যবহার করেছ? তিনি বললেন, না, এদের এই প্রধানই তো এ কাজ করেছে, অতএব তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। অতঃপর তারা মনে মনে চিন্তা করল এবং বলল, লোক সকল, তোমরাই বেইনসাফ। অতঃপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে, তুমি তো জানো যে এরা কথা বলে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? ঠিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের জন্য, তোমরা কি বোঝো না? তারা বলল, একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফন্দি আটতে চাইল, অতঃপর আমি তাদেরই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। আমি তাকে ও লুতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি। আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম। আমি তাদেরকে নেতা করলাম, তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন। আমি তাদের প্রতি ওহী করলাম সৎকর্ম করার, নামাজ কায়েম করার এবং যাকাত দান করার, তারা আমার ইবাদতে ব্যাপৃত ছিল। এবং আমি লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা নোংরা কাজে লিপ্ত ছিল, তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল। আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম, সে ছিল সৎকর্মশীলদের একজন। এবং স্মরণ করুন নূহকে,

كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. আমি উপদেশের পর জবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্ম পরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে। إن في هذا لبلاغا لقوم عابدين. এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। বলুন, আমাকে তো এ আদেশই দেওয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে? অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন, আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা নিকটবর্তী না দূরবর্তী। তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো। আমি জানি না, সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ। পয়গম্বর বললেন, হে আমার পালনকর্তা, আপনি ন্যায়ানুক ফয়সালা করে দিন, আমাদের পালনকর্তা তো দয়াময়। তোমরা যা বলছ সে বিষয়ে আমরা তার কাছেই সাহায্য প্রার্থনা করি।